Book 2 39 39 تعطل السيارة গাড়ি খারাপ হয়ে গেছে أين توجد أقرب محطة وقود؟ সব থেকে কাছের পেট্রোল পাম্প কোথায়? معي عجل مبنشر. আমার টায়ার ফেটে গেছে. هل يمكنك تغيير الإطار؟ আপনি কি টায়ার পাল্টাতে পারবেন? أحتاج عدة لترات ديزل. أمار 2 لتر ديزل چاي. ليس معي بنزين بالمرة. أمار كاچه بترول ني. هل عندك جالون بنزين احتياطي؟ আপনার কাছে কি পেট্রোলের ডিবে আছে? أين يمكنني أن أتصل بالتليفون؟ আমি কোথা থেকে ফোন করতে পারি? أحتاج لخدمة سحب السيارة. আমার দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যাবার পরিষেবা চাই. আমার দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যাবার পরিষেবা চাই. ابحث عن كراج تصليح. আমি একটা গ্যারেজ খুঁজছি. لقد وقع حادث سيارة. একটা দুর্ঘটনা ঘটেছে. أين يوجد أقرب تليفون؟ شاب থেকে কাছে কোথায় টেলিফোন আছে؟ هل معك جوال؟ আপনার কাছে মোবাইল ফোন আছে؟ نحتاج إلى مساعدة. আমাদের সাহায্য চাই. أتصل بطبيب. دكتور كي داكون. أتصل بالشرطة. بوليش داكون. رخصك من فضلك. অনুগ্রহ করে আপনার কাগজপত্র দেখান. رخصك القيادة من فضلك. অনুগ্রহ করে আপনার লাইসেন্স দেখান. رخصة السيارة من فضلك. অনুগ্রহ করে আপনার গাড়ির কাগজপত্র দেখান. অনুগ্রহ করে আপনার গাড়ির কাগজপত্র দেখান.